তবে আমার পালনকর্তায় যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তা প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন, তোমরা কি চিন্তা করো না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় করো, অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি, অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি লাভের অধিক যোগ্য কে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم যারা ইমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্য শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব, প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, তার সন্তানদের মধ্যে দাউদকে, সুলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। ওয়াজাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা আরো জাকারিয়াকে, ইয়াহইয়াকে, ঈসাকে এবং ইলিয়াসকে, তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল, এবং ইসমাইলকে, ইয়াশাকে, ইউনুসকে, লুতকে, প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون আরো তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও ভাইদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হিদায়ত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত।

قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. এমনি ভাবে আমি পাপীদের এককে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বররা আগমন করেননি, যারা তোমাদের আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদের আজকের দিনে সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গোনাহ স্বীকার করে নিলাম, পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে, তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল। এটা এজন্য যে আপনার পালনকর্তা কোন জনপদের অধিবাসীদের জুলুমের কারণে ধ্বংস করেন না এমত অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে। প্রত্যেকের জন্য তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার পালনকর্তা তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, তাও যা মাচার উপর তুলে দেওয়া হয় এবং যা মাচার উপর তোলা হয় না, এবং খর্জুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদ বিভিন্ন, এবং জয়তুন ও আনাজ সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলন্ত হয়, এবং হক দান করো কর্তনের সময়, এবং অপব্যয় করো না, নিশ্চয় তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না। كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ. তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং সরীসৃপ জাতীয় প্রাণীকে। আল্লাহ তোমাদের যা কিছু দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانيه ازواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم ام الانثيين ام اشتملت عليه ارحام الانثيين نبئوني بعلم إن كنتم صادقين. সৃষ্টি করেছেন আটটি মর্দ ও মাদি, ভেড়ার মধ্যে দুই প্রকার ও ছাগলের মধ্যে দুই প্রকার। জিজ্ঞেস করুন, তিনি কি উভয় মর্দ হারাম করেছেন না উভয় মাদিকে, না যা উভয় মাদির পেটে আছে? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। ومن الإبل اثنين ومن البقر اثنين قل الذكرين حرم أم الأنثيين أم اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين سرشتی করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার আপনি জিজ্ঞেস করুন তিনি কি উভয় মর্দ হারাম করেছেন না উভয় মাদিকে না যা উভয় মাদির পেটে আছে তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যার ধারণা ঘোষণা করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم আপনি বলে দিন যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্য যা সে আহার করে কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ জবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমত অবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমা লঙ্ঘন করে না নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَّمْنَا كُلَّ ذِي ظُفُرٍ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَا إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَا أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون ইহুদীদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতটুকু ভয় চর্বি আমি তাদের জন্য হারাম করেছিলাম কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম আর আমি অবশ্যই সত্যবাদী যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে তবে বলে দিন তোমাদের পালনকর্তা সুপ্রশস্ত করুণার মালিক তাঁর শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرجون تخرصون এখন মুশরিকরা বলবে যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম না আমাদের বাপ দাদারা এবং না আমরা কোন বস্তুকে হারাম করতাম এমন ভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছে এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করেছে আপনি বলুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের দেখাতে পারো তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ করো এবং তোমরা শুধুমাত্র অনুমান করে কথা বলো قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين আপনি বলে দিন অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون আপনি বলুন তোমাদের সাক্ষী দিরানো যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন যদি তারা সাক্ষ্য দেয় তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় পালনকর্তা সমতুল্য অংশীদার করে قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আপনি বলুন এসো আমি তোমাদের ঐসব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না পিতা মাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আমি তোমাদের ও তাদের আহার দিই নির্লজ্জতার কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ইয়াতিমদের ধন সম্পদের কাছেও যেও না কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়প্রাপ্ত না হয় ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দিই না যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো যদিও সে আত্মীয় হয় আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ তোমাদের এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চিত এটি আমার সরল পথ অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না তাহলে সেসব পথ তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও অতপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হিদায়তের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم এজন্য যে কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুঃসম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون কিংবা বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হতো আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম, অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ হিদায়ত ও রহমত এসে গেছে, অতপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াতসমূহ থেকে গা বাঁচিয়ে চলে, জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে সেদিন এমন কোন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিন, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে তাকিয়ে রইলাম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্ত মিনহুম ফি শাইই ইন্নামা আমরুহুম ইলা আল্লাহি সুম্মা ইউনা নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই, তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত, অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين আপনি বলে দিন আমার পালনকর্তা আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্রচিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম, সে অংশীদারদের অন্তর্ভুক্ত ছিল না। উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য, তার কোন অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। উল আগায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইই ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত কোন পালনকর্তা খুঁজব, অথচ তিনি সবকিছুর পালনকর্তা, যে ব্যক্তি কোন গুনাহ করে তারই দায়িত্বে থাকে, কেউ অপরের বোঝা বহন করবে না, অতঃপর তোমাদের সবাইকে পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, অনন্তর তিনি তোমাদেরকে বলে দেবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং এককে